পারেন প্রেম করেন, ছি ছি ছি, স্ত্রীর সঙ্গে প্রেম হয় হুজুর, এটা তো ঘরের বউ, প্রেম হবে বাইরের মেয়ের সাথে। এই জন্য এখান থেকে মোবাইল মাশাআল্লাহ আমাদের আল্লাহর ফজল, এই মোবাইলের ফজলে মসজিদের ভিতরেও গান বাজনা শোনা যায়, তাই না? আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে আগে বাজনা মসজিদের পাশ দিয়ে পার হলে চামড়া খুলে দিতাম, মসজিদের সাইড দিয়ে যদি আমাদের গ্রামের শহরের যদি অমুসলিমদের বাজনা পার হয়ে যেত তো থামিয়ে তাদের সব ঠেঙ্গে চুলে শেষ করে দিতাম। কিন্তু মোবাইলের ফজলে মাশাআল্লাহ আমরা মসজিদের ভিতরে নয় শুধু, নামাজ পড়তে পড়তেও নামাজের ভিতরেও মিউজিক শুনতে পাচ্ছি। আল্লাহ কত বড় বড় করম, কত বড় ফজল। সুতরাং সাবধান, মোবাইলের ফজলে আজ উলঙ্গ জিনিসও দেখা যাচ্ছে, মোবাইলের ফজলে প্রেম করতে সুবিধা হয়েছে, চিঠিপত্র যে আসে দু এক সময় বালাদিয়াতে রাস্তাতে এখানে সেখানে, বালাদিয়ার লোকরা বেশি জানবে, যেখানে কাগজে বাংলা চিঠি পড়ে আছে, পড়ে দেখেন কিছুই না প্রেমের কথা লেখা আছে। আর তার মানে কি, বেশিরভাগ মানুষ এতে ফেঁসে আছে, কেউ না কেউ, আর বিশেষ করে হাসপাতালগুলোতে এখন মাশাআল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মহিলা আমদানি হয়েছে, আর প্রেমের তো ছড়াছড়ি, একজনের সাথে আর একজন তো দূরের কথা, একজনের সাথে পাঁচজনও জড়াজড়ি হয়ে আছে। প্রেম, অবৈধ প্রেম, হারাম প্রেম, যে প্রেমে মাটি করছে যুবককে। একজন ছেলে তার মাত্র 300 রিয়াল বেতন, সে মোবাইল চালাবে কি করে বলেন তো? ও হুজুর বাইরে কাজ করে, বাইরে কাজ করে মোবাইল চালাচ্ছে, একজনের সঙ্গে লাইন করেছে, যে ব্যাটারি লাইন তার সঙ্গে লাইন করেছে, তারও বেতন 300 রিয়াল, সে তো বাইরে কামাতে পারে না, সে মোবাইলে কার্ড কোত্থেকে ভরবে? এবারে আপনি প্রেম করেছেন, আপনি কার্ড ভরে দেন, এবারে আপনি নিজের কার্ড ভরলেন এবং আপনি যার সঙ্গে প্রেম করছেন তার কার্ডটাও ভরলেন, তাহলে আপনার অবস্থাটা কি? আপনার মা বাপ ওদিকে হাঁ করে তাকিয়ে আছে, আপনার বোন উঠছে তার বিয়ের জন্য, সে মহিলা তাকিয়ে আছে যে ভাই আসবে, ভাই টাকা পাঠাবে, বিয়ে হবে, আর আপনি এদিকে আপনার টাকা ফুর্তি মারছেন, একজন মহিলার সঙ্গে কথা বলে বলে বলে আপনি নষ্ট করছেন। এ প্রসঙ্গে কাল কেয়ামতে আপনাকে প্রশ্ন করা হবে না, নাকি ভয় নেই মরবেন না? সাবধান, যারা এই ধরনের কাজ করেন সাবধান। বৈধ প্রেম করেন বিবাহ করার পর, ঘুরে আসেন, আমি বলতে যাচ্ছিলাম কি, যে যারা প্রেম করছেন তারা জেনে রাখবেন যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অভিভাবকদের মানে স্ত্রীদের অভিভাবকদের অনুমতিক্রমে বিবাহ করো, আর আপনি একজনকে প্রেম করে বগলে ভরে নিয়ে রাতারাতি কোনো মোল্লাকে 50 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিলেন কিংবা কোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, নকল বাপ নকল মা বানানো খুব সুবিধা থাকে আমাদের দেশে, অসুবিধা নেই, ওখানে তো আর বেতাকা নেই, এখানে তো বেতাকা আছে, দেশে তো আর বেতাকা নেই, নকল মা নকল বাপ বানানো খুব সুবিধা, একজনকে বাপ বানিয়ে নিয়ে এলেন, বললেন এটা কে তাকে কে না কে, তাকে দিয়েছেন কিছু টাকা, দিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, খুব সুবিধা। আল্লাহ তাআলা বলছেন যে অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা নিজে নিজে বিবাহ করে, অভিভাবকের অনুমতি ও সম্মতি নেয় না, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই কথা সব বলার পরে এক ভাই আমার কাছে, হুজুর আমরা তো এরকম বিয়ে করি এখন কি করব, এরকম ভাই থাকতেও পারে আমাদের মসজিদের ভিতরে, অনেকে থাকতে পারেন, হ্যাঁ কোর্টে বিয়ে করেছেন, মা বাপ রাজি নেই, বিয়ে দেবে না, আর প্রেম কিয়া তোর ডারনা কিয়া বলে দুজনে বেরিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নিলেন, তারপরে সংসার করছেন, ছেলে পিলে হলো, এখন হুজুরের মুখে শুনছেন যে মহিলা নিজে নিজে বিবাহ করে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই বাতিল নিয়ে যে আপনি সংসার করছেন, ব্যভিচার হবে না? হবে না, ব্যভিচার করছেন, এখন কি করব হুজুর? কি করবেন, আবার বিয়ে করেন গা? বলো হুজুর দ্বিতীয়বার কি বিয়ে করে লোকে কি বলবে? লোকে যদি ভয় হয় তো আমার কাছে নিয়ে আসেন, মা বাপকে নিয়ে আসেন, কি বল, মা বাপের মায়ের তো দরকার নেই, বাপ বাপ অনুমতি, এখন তো বাপ রাজি হয়ে গেছে, রাজি হতে বাধ্য, কি করবে আর উপায় নেই, বাধ্য যখন হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন তার অনুমতি এবং সম্মতি ক্রমে আর একবার নতুন মোহর দিয়ে বিবাহ পড়িয়ে নেন, আর তাছাড়া তো কিছু উপায় নেই, ছেলে পিলে যা হয়েছে আল্লাহর ওয়াস্তে এখন কি করা যাবে, হয়েই গেছে, সে আপনারই ছেলে, এখন যতদিন আর যেন বাকি দিনগুলো যাতে আপনার হারাম না হয়, ব্যভিচার না হয়, তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিক পথ অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন তাদের অনুমতি ক্রমে বিবাহ করো, ও আতু হুন্না উজুরাহুন, আর তাদের মোহরানা আদায় করো। মোট কথা, মোহরানা যে দিতে হবে এ কথা আপনারা ভালোভাবে বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফরাদতুম লাহুন্না ফারিদাহ ফানিসফু মা ফরাদতুম। এমন অবস্থা হতে পারে যে মহিলাকে বিবাহ করলেন, বিবাহ আগে মোহরানা ঠিক হয়নি, তারপরে বিবাহ করার পরেই তাকে স্পর্শ করার আগে আপনি তালাক দিয়ে দিলেন, তার মানে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হল না, কোনো অসুবিধার খাতিরে তালাক দিয়ে দিলেন, তাহলে কি করা হবে? যদি আপনি মোহর ঠিক না করার আগে আপনি তালাক দিয়ে দেন, তাহলে পরে মোহরানা দিতে হবে না, কিন্তু কিছু আপনাকে দান করতে হবে, সেই মহিলাকে কিছু হাদিয়া দিতে হবে। আর যদি মোহরানা বাঁধা থাকে, তাহলে যা মোহরানা, যে মোহরানা বাঁধা আছে সেই মোহরানার অর্ধেক মোহর আদায় করতে হবে। 1,00,000 টাকা বাঁধালে কত দিতে হবে? 50,000 টাকা দিতে হবে। অথচ তার সঙ্গে আপনার দেখাই হল না, কেউ দেবে, কেউ মানবে? এক মহিলাকে বিবাহ করলেন, অনেক ভাই টেলিফোনে বিবাহ করতে অভ্যস্ত হয়েছেন, অনেকে টেলিফোনে বিবাহ হচ্ছে, কিন্তু জেনে রাখবেন এখানকার ফতোয়া মতে টেলিফোনে বিয়ে যায় না। এখন বাংলাদেশের ফতোয়া মতে টেলিফোনে বিবাহ করছেন, হঠাৎ করে শুনলেন যে মহিলাকে আপনি বিবাহ করেছেন তার সঙ্গে নাকি অন্যজনের সঙ্গে কানেকশন শুরু হয়ে গেছে, দিয়ে এখন থেকে আপনি এখান থেকে তালাক দিয়ে দিলেন, মোহর বেঁধে আপনি বিয়ে করেছেন 1,00,000 টাকা। এখন আপনি বললেন যাক বাবা বাঁচলাম, দূরে এখন সৌদি আরবে আছি, তালাক দিয়ে দিলাম, বেঁচে গেলেন আপনি, মোহর আনা 1,00,000 টাকা বাঁধা হয়েছে, আপনাকে 50,000 টাকা দিতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। এই আইনের বিরোধিতা করা যাবে না। তার মানে মোহরানা দেওয়ার গুরুত্ব কতটুক আল্লাহ তাআলার কোরআন থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, যদি কোন মহিলাকে বহু টাকা দিয়ে আপনি বিবাহ করেছেন, তারপরে আপনি চাচ্ছেন যে একে আমি নব না, তালাক দেব, তাহলে তালাক দেওয়ার আগে আপনি কি সেই মহিলাকে বলবেন যে আমার তুমি মোহর ফেরত দাও, মোহর ফেরত দিতে বলবেন? না, আপনার অধিকারে নেই, যতই মাল আপনি দিয়ে থাকেন সেই মোহর আপনি ফেরত দিতে পারবেন না। জেনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাক্কু মা উফাইতু মিনাশ শুরুতান তুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ। বিয়ের যে প্রধান প্রধান শর্ত আছে তার মধ্যে প্রধান শর্ত হল মোহর আদায় করা, প্রধান শর্ত হল মোহর আদায় করা। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে তিনি কোন সাহাবীর বিবাহ দেওয়ার সময়ে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে মোহর দাও। সাহাবী বললেন, হুজুর আমি তো আমার কাছে কিছুই নাই। বললেন, ইলতামে সলাও খাতামাম মিন হাদিদ, তুমি লোহার আংটি হলেও বাড়ি থেকে খুঁজে নিয়ে এসো, মোহর তোমাকে দিতেই হবে, লোহার আংটি হলেও খুঁজে নিয়ে এসো। বেচারি বাড়িতে গেল, কিছুই খুঁজে পেল না, লোহার আংটিটা পর্যন্ত ঘরে নেই। বলে, হুজুর তাহলে কি হবে, লোহার আংটিও আমি পেলাম না, আমার আমার গায়ে একটা চাদর আছে, এই চাদরের অর্ধেক আমি দেবো। বলে, এই চাদর তুমি পরবে না ও পরবে, এটা কি করে হলো? হবে না, কিছু তোমাকে দিতে হবে মোহরে। শেষকালে ভাবনা চিন্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোরআন আছে না, তুমি কোরআন মুখস্থ নেই তোমার? বলে, জি আছে। বলে, ঠিক আছে, তুমি ওকে অমুক অমুক সুরা শিখিয়ে দাও আর এটাই হবে তোমার মোহর। কোরআন শিখিয়ে দাও, এটাই হবে মোহর, তবুও মোহর দিতে হবে। গুরুত্ব বুঝতে পারছেন না মোহর দেওয়া? আর এক ঘটনা শুনেন, আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করবেন, আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করবেন। আবু তালহার মোহর কি ছিল? ইসলাম, মুসলমান হওয়া। তুমি মুসলমান হও, এটাই আমার জন্য মোহর। এই যে মোহর দেওয়ার যে গুরুত্ব কোরআন ও হাদিসে স্পষ্ট করা হয়েছে, এ কথা আপনারা নিশ্চয়ই জানেন। আর এক হাদিসে আছে যে এক জোড়া জুতো মোহরে দেওয়া হয়েছে এবং তাই দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। আর আমরা এক জোড়া জুতো তো দেওয়া দূরের কথা, আমরা কত জোড়া জুতো নিয়ে বিয়ে করছি। বড় লজ্জার কথা যে জুতো দেওয়া তো দূরের কথা, জুতো নিয়ে বিয়ে করছি। শ্বশুর বাড়ির জুতো, শ্বশুর বাড়ির প্যান্ট, শ্বশুর বাড়ির সাইকেল, শ্বশুর বাড়ির মোটর সাইকেল, শ্বশুর বাড়ির গাড়ি, এমন কি আন্ডার প্যান্ট পর্যন্ত শ্বশুর বাড়ি গন্ধ করছে। আন্ডার প্যান্টটাও শ্বশুর বাড়ির দেওয়া, তবুও যেন কেমন মন ভরে না। আশ্চর্য ব্যাপার, সমাজের এমন অবস্থা হয়েছে যে উল্টো হয়ে গেছে। ছোটবেলাতে কবিতা পড়েছিলাম, এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো, আকাশ সেটা সবুজ বরণ গাছের পাতা নীল, ডাঙ্গায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল, মন্ডা মিঠাই তেঁতো সেটা ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো। আপনি আপনার পরিবেশ, আপনার সমাজ, আপনার দেশকে কল্পনা করে দেখেন, উল্টো হয়ে গেছে। দেওয়ার জায়গায় নেওয়া, আল্লাহ বলছেন মোহর দাও, আপনি বলছেন যৌতুক দাও, যৌতুক না দিলে বিয়ে হবে না। উল্টো হয়েছে না দেশ, উল্টো হয়েছে না সমাজ, উল্টো হয়েছে না খুপড়ি, খুপড়ি উল্টে গেছে, মানুষের বুঝ উল্টে গেছে। এই জন্যই আমরা এই অবস্থা শুরু করেছি যে দেওয়ার জায়গায় নিতে শুরু করেছি। জেনে রাখবেন, যৌতুক প্রথা পণ প্রথা হিসাবে দেখা দিয়েছে। এই পণ প্রথা সমাজ বিরোধী, এক বললাম শরীয়ত বিরোধী। এই পণ প্রথা, যৌতুক প্রথা, যৌতুক নেওয়া, পণ নেওয়া শরীয়ত বিরোধী, আর এটা হল সমাজ বিরোধী। কেন না, এই পণ প্রথার জন্য সমাজে বহু রকম অঘটন ঘটে। যেমন পণ প্রথার জন্য ব্যভিচার ঘটে, পণ প্রথার জন্য খোনাখুনি ঘটে, পণ প্রথার জন্য চুরি ডাকাতি ঘটে, এবং ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কি ঘটে তাও বলবো ইনশাআল্লাহ। পণ প্রথা দেশের আইন বিরোধী, আর দেশের আইন বিরোধী মানেই হল শরীয়ত বিরোধী, তাই না? দেশের আইন বিরোধী কি? দেশের আইনে আছে যে পণ নেওয়া, যৌতুক নেওয়া কি নিষিদ্ধ। আপনি আইন মানলেন না মানলেন, তলায় তলায় বিআইয়ের সঙ্গে পরামর্শ করে বাইরে না প্রকাশ করলেই তো হলো, তলায় তলায় ভাই বিআই কাউকে বলবেন না, ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন। দিয়ে ফিসফিসিয়ে শেষ সামনে নিয়ে আপনি গোপনে গোপনে পণ খেলেন, পণ নিলেন, যৌতুক নিলেন, এটা হলো আপনার জন্য, বুঝতে পাচ্ছেন যে এক হলো হলো শরীয়ত বিরোধী, আবার দেশের আইনও বিরোধিতা করছেন আপনি। কোনেও মনের কথা আপনি দেখেন না, পণের কথা দেখেন। আর বর্তমান বিবাহের এটাই হলো মূল স্তম্ভ, যে পণ যৌতুক ঠিক না হলে পরে বাকি কথা যাক, আসল কথা।